الرحمن الرحيم وبه نستعين على أمور الدنيا والدين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وارزقنا عملا صالحا وتقبل منا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة. إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. برحمتك يا عزيز يا غفور. أما بعد، فأحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الله تبارك وتعالى بشابشي شكريا. الحمد لله، الله تبارك وتعالى بشابشي إحساني. آرر وره شرر نماز آرر جماعت الساتف فريب الله دي قريب الله توفيق دي دين. الحمد لله ثم الحمد لله. الله تبارك وتعالى تو همشا ما قيد يا الله تو آرر همشا نماز ره تهميت همي آده قريب فريب الله توفيق دو يا الله. غرم مزيزين نكي ما بنين ولا سيد فولا وقت مزي نماز ره فريب فريب الله. الله تبارك وتعالى توفيق دوك زینی که جوانولا سه مرد فاینولا سه خوششفاینولا سه براولا سه مربیولا سه زینر ورنی که جماعتر نماز واجب جماعت الساعت فری فریب الله نماز ری الله تبارک و تعالی توفیق دک. اخوانی نماز یدی بشی برا کنڈا زینی که نماز را حضف علیین ایت دینو حضف علیین زینی که نماز را حضف علیین ایت اللہ ریو حضف علیین زینی که نماز را حذف علیه حیث اللہ دین اور کسو نقصانی گجه ده نو نیزر نقصانی نیزه گجه ده. اخوانی نماز اللہ یه نماز آر را فرض گجه آر نماز را نام آر بی مزی ما تایده هند اللہ الصلاة الصلاة مانی زینی که گوه گنالوی را گوه گنالوی رشته یره حفاظت گران رشته داری حفاظت گران اگنا گشتیر اگنا آن آیون زون این را حفاظت گران ادر محبت این را حفاظت گران این را حد صلة الرحیم یعنی اگنا گشتیر علاقه بر حفاظت گران تلع السلام آنی اللہ دا انسان درمیان زی رابطه واسه زی علاقه واسه زی روسیگن اسه یعنی را سونلی زون حفاظت گری زون زنی که نماز را حفاظت گجه تل دینیان را حفاظت گجه روسیان حفاظت گجه علاقتیان حفاظت گجه منوشی با نیزه فتی دین اللہ را حاضری دیه ولو دیری گری اولیو طبعا سور فران آگه فران بلا سیو شیطان خودم منشر دو خادی بو آیو را این خوی بو توی نماز شروع مز فرینو فارو تلار نخجو شیطان خنوگ منشر نماز نخجو نخو غالبا کی خودین اجو آزان دیده تایما سین ہو دی تولی حامتولین اجو حامت ہوئی دین ہو دی تولی یار بعد ایک ساتھ بعدین فیڑی آئیر بورڈ اللہ گریب ہو گئی حمام محمد زی وزبان ایتی آدین تولی حمام متبار دی نواز فور اگی ہوئی تو گنواز دیتے فور اگی ہوئی ار ایک ساتھ بعد فوری فریمن ہو تولی ار ایک ساتھ بعد اللہ کور عرب ایبان نوائی تائزا گوئی بعض منوش گمر اونز گریمن ہوئی گمر این سالی من ہوئی نماز را حفاظت گریم شکر بار اور فضر نماز بشی محبت والا فراز اللہ نظر مزین بلکہ اورا ہفتہ مزین جمار نماز را بعدین فضر نماز شکر بار اور ایبا بشی قیمت والا بشی وزن والا نماز تل باز بیند شکر بار رایتین ہو یارین تائجا گوئی معنوی اشید خیلی رایت لمبار رایت تائجیوی ہی باکی اللہ ফজরের নামাজ জামাতত সাদে ফরিবাল্লাহ, ফজরের নামাজ জামাতত সাদে ফরিয়ার আসছে আলহামদুলিল্লাহ, লেকিন তো গরি গুম নজা ইটাল লইয়া হতা হর উতাল লইয়া হতা হর, এন গরের ওন গরে এন এন গইতে গইতে আষ্টবা ন বাজি গি বাদ গুম যাই রে উঠতে দক করে মগরিবর বাদি, ফালা জুমার নোয়াজ হেফাজত করিল, ওলা আসর নোয়াজ হেফাজত করিল, ওলা মগরিবর আগর জীবা নাকি মুবারক টাইম আছে, যে টাইমের মধ্যে দোয়া মাগিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করে, ওলা টাইম ইবা হেফাজত করিল। ফায়া ইখওয়ানি হনকান শিস বলা জরি ওইন ফারিন বলা জরি মানি হার শিসরিন ফুরসত দিয়া হরিন হার শিসে যে দূর হারে দেন হে দূর হাম দিয়া হরে, তাহলে তুমি রাট্টিয়া উর্গুমা তাই রে তোমার তো আদত নাই তুই নফার বলা জরি তৈক্য, তাহলে খেং গজ্জিন গুম হ দিবেন দিলা শিস দিন হজ তুই যদি গুমত্ব লইও দৌলিন তুই সাহায্য যদি নহুজ দৌলে তোমার তো বলা জরুরি ফেলাইবু, হেতাল্লাহ হত গাড়ি বলাইয়ে গাড়ির মধ্যে জোরের হত জন হত জাগা জোরের খেয়াল্লাহ বলা জরুরি তার হজত এলে ফেলা, সুন্দর করে নহুজ দৌলিন তার কিন্তু এলে ফেলা দিলে ফেলা আরো বেশি লই ফেলা। ফয়া ইখওয়ানি নামাজ ইয়ান বেশি বড় শিস, হেতাল্লাহ ফৌলা রিসালত ফৌলা সিডি ফৌলা দরহাস ফৌলা আরজ নামাজের হেফাজত কর মুমিন বন্দা বনি তাই ফারিবাল্লাহ, আল্লাহ ইয়ার হদ কুরআন শরীফ মাজিদ এক জবানার হদু মানুষের হালত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, হদুন মুনাফিক ওলিত মনে মনে বুঝে দে হন্দিল্লা আরা মানুষরে দুহা দি ফারির আল্লাহ রে দুহা দি ফারির, ও ভাই তোমার দুহা মজা তুই আসো যে তোমার তুই নসিন রাজ্যত নভর, লেকিন দিন বুঝিবি হনে হারে দুহা দিয়ে দিয়ান হার দুহা হার ওরে হজ্জে দিয়ান, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ وَهُوَ خَادِعُهُمْ تَرَدُّ خَتَّ رَفَرَدِّ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ مُنَافِقَ وَالْحَسِلَاتِ زُدِي نُوَاسْ فَيْتُو عَشَّدَ وَلِي تُلِيكْ زَبَانَار مَنُوش نُوَاسْ فَيْتُو عَيْتُو مُنَافِقَ وَلِيَوْ نَمَاسْ فَيْتُو عَيْتُو عزيز آرَا يَنْ زَبَانَ دَعِي فَوَسْتِكَ دَوَلِي মুমিন দাওয়া করি বাদে নামাজ নফরিদ দেওলেন নামাজের সিন্দাই নগরিদ দেওলে নামাজ কু আন্তিও গিয়ে গদি আনমত দিলম মধ্যে বেজারন ওয়ানিদ দেওলে নামাজ গফত হগিয়ে দি আনম মধ্যে দিলম মধ্যে সিন্দাই নোয়ায়ত দেওলেন খাদানিয় নোয়ায়ত দেওলেন ফেরশানিও নোয়ায়ত দেওলে আফসুস ও নোয়ায়ত দেওলেন দুঃখ নোয়ায়ত দেওলেন গুসাই নুড়ত দেওলেন আর বুতর হদ্দুর ইমান আছে আলহামদুলিল্লাহ মুসলমান, আজ বালাস্তিকর মুসলমান হগি গে ফালাস্তিকর মুসলমান মরে দে আল্লাহ তবারক ওয়া তাআলার মুন্দু আশ দে আল্লাহ তবারক ওয়া তাআলার ইয়াদ আশ দে আল্লাহর মুন্দু আয়রেন আরজ গরর গায়ে তুলে হে টাইমত আল্লাহ আইতে হইয়ে দে ওয়াক্তম মাঝে তুই আই ফারি আরে নু আইয়া দেলে তোয়া দুটো টাইমই বা ফোত হ গিয়ে গদে বলে ইনদিল্লা গুনারি বেশি বড় গুনারি না দে হিন্দিল্লা গুনারি তোয়া তো নন আশিল হে গুনারি দিবা দিও দিলম মাঝে হন চিন্তা নু আইয়া দেলে হনা আফসুস নয় দেওলেন থলে ও ভাই এনে গো হাদিস অনরা পুণ্যনে আজিয়া খেয়াল কর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমা দেন মুমিন দ মুনাফিক সিন্দা মনে হলেন হদ মুমিনে একখান গুনার হাম গজ্জে দিয়ে আনরা হন্দিল্লা বুঝেন হদ গফারর নিচে এলাম দিয়ার একখানা করে বসে ফারাইতে ওরান ইয়ারেন ফার নিসে এলান দিয়ার একখানা করে বসে সাবা ফাইবাল্লাহ সাদে ফার তুল্লার ওরের উগ্র বরশিল লরের হিদে ফরিব দিয়া সাদ বাদে আর জন্য ফরে লর দের ওইতে ফারে ফরিব ওইতে ফারে নফরিব বস শিল ওয়া লরের চলি নিসে মানুষ উগ্র বরে যদি বৈঠাই বনে শিলিবা তো আজ লরের দে না ফরে না কে নফরে বিশ্বাসও নাই ফললি বড় টাইম আসেন হয় নিচে বই যাইব নাকি যাইব ওই মুমিনে গুনার হেন্দিল্লা ডরা আম্মা মুনাফিক কই দিবা হেন্দিল্লা যে তোর গুনা হইব গয় হদুগ্গ মাসি ভাক্কার না করি ও দাসেরার আত্মা নেঙ্গুরে লারি দিয়ে মাসি ও উড়ি গিয়ে ওই মুনাফিকে গুনার হামরে হেন্দিল্লা বলে বুঝি বসে এঙ্গ যে ফুরে গিয়ে মা আসসালাম চলেও ভাই তুমি হদ্দুর মুমিন তোমার বুতরেন হদ্দুর মুনাফিক সিফত আছেন তোমার ইন তুমি তালাশ করিস যদি হেজে বলার মুনাফিকে وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسِ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا হেজবানার মুনাফে কলেন নমাজ বৈত আইত আলসি গরি গালি গরি বর গরি সুস্তি গরি থোদ নমাজ বৈত আইত কিল্লা আইত দে মুখ সরম দেখিল সুখ সরম দেখিল মানুষের শর্মাইত ফারাইলের শর্মাইত মা বাপের শর্মাইত মা বাপের বন্যায় বুধি আনের শর্মাইত আজ ইয়ারা হজ জমানা তাইয়ের ফসি গাই লা মুখ সরম আসে ওলা সুখ সরম আসে ওলা ফারাল্লা সরম আসে বলকে বুড়াই ঘরত দে হরাজি ঘরত দে হিদাত তো হর সরম নলাগের নসিহত করতে সাদ দে দাও দিত সাদ দে হিদাত তো খেনে সরম লাগের খেনে ডর লাগের খেনে ইয়ান আর হাম ন হেন্দিল্লা বাফের ইখওয়ানি দাওত ইয়ান হার হাম দাওত দিয়ে ইয়ান হার হাম যদি ভর্তি একজনের হতে হলে ইয়ান আর হাম ন ও বেআইন ও মুরব্বিয়ল নমাজের সিঁড়ি ইয়ান বেশি বড় সিঁড়ি এ নমাজ আল্লাহ বলিয়ারে হত সাহাবাওয়াল হত মুজাহেদল কুরবানি দে ফেলে এই দিন ইয়ান আল্লাহ এ নমাজের কায়েম গরিব আল্লাহ যদি জহাদ আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন তাই লারে গজে দিল হুরুব আল মুরতাদিন এন হয়ারে আজ ইয়া নামাজের হালত কে নেব তলো বাইন ওলো মুরব্বিয়াল নামাজের ইনকার করন বেশি বড় খতায়ান নামাজ ফাসক্ত জেন আল্লাহ ফরজ গজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান গজে হেড দে হাড়িয়ার হদুনেন যোহরের নওয়াজ আসরের নওয়াজ নাই বানা ফজরের নওয়াজ মোহরের নওয়াজ এশারের নওয়াজ আল্লাহ দিন ইয়া আল্লাহর খেলা শুরু করে ফেলে এই দলে এত বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিন ইয়ান রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত গজে এত বছর ইনদিল্লা নামাজ আর মানুষ ফরিয়ার আয়ের আজ ইয়ার রবুত তো হজন মানুষ উড়িয়ারে কি ফজ্জদে ফন্না হই নে ফারিদ হাতু কি হুন্নে দেয় হই নে ফারিদ হাদিস ন মানি আরা হাদিস ইনকার করা শুরু করি ফেলাইন হত নমাজ ইনকার করা শুরু করি ফেলাইন খবরের আজাব ইনকার করা শুরু করি ফেলাইন খলমা ভরি বাস মজে লা ইলাহা ইল্লাল্লাহ হলে ওই জাগই মুহাম্মদুর রাসূলুল্লাহ হন ও ভরে আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়াল্লাহি আল্লাহর গযব বেশি কিনা রায় জাগই যে মানুষে নেগিন এত তোর হতাওল হই যার ও ভাই আইন ও মুরব্বিয়াল এ ওয়াক্তত খাসদান আর আর কম জিয়ত যাই অম্মাদের বাসা জিয়ত যাই অম্মাদের চিন্তাত জিয়ত যাই অম্মাদের ফেরশানিত জিয়ত যাই অম্মাদের অহমানিত জিয়ত যাই অম্মাদের ও বয়ানল খাদানি হন্দিল্লা হালত বলি হলেন হন বয়ান দিবাল্লা বয়ান নাই হন বুঝাইবাল্লা রাস্তা নাই হন সিফত নাই হিন্দিল্লা হালত অম্মাদের হিন্দিল্লা অক্তম মাঝে আয়রেন ইন্দিল্লা হদন মানুষ হল বাইরে যার গদরে মনসরের থকতে দিন রিক্ষা দাওয়াত দিব মনসরের থকতে আল্লাহ রিক্ষা দাওয়াত দিব মনসরের থকতে নসিহত করিব মনসরের থকতে বালা রিক্ষা আনিব যদি আয়র আর এন হদলেন হাদিস নাই জোর নওয়াজ নাই আসর নমাজ নাই জুমার নওয়াজ নাই খবর আজাব নাই মন জক্কা হদন মশালা ওল হন্তু ফুনি আয়রেন মুসলমানের ফুয়েন দে এ মক্কা শরীফ মজা আয়রেন এ ফিতনা ওলিন বাইর করে দৌলিন থলে তো আর আল্লাহর বাদ দেশের মানুষ তো আল্লাহরে করানো ফরিব ও ভাই আইনল ইসলাম দিন ইয়ান বেশি খতরা মরহালা মজা আয়রে ফসে গাই দুশ্মনর সারে অভিযোগ তো এ দে আর হদনে বেবুদত ওয়েন হেদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ হাদিসত এন গ জামানা আইবদে যে জামানা মাঝে হদন জাহান্নামের দরজায়ে দরজায়ে মানসিতি আয়ের দাওয়াত দিব দুআতুন আলা আবওয়াব জাহান্নাম জাহান্নামের দরজায়ে দরজায়ে তি আয়েরে দাওয়াত দিব জাহান্নামের ইকা তোলে সাহাবা ওয়ালা সওয়াল কর দিয়া রাসূলুল্লাহ ইন খন্দিল্লাহ হদ সূরা দুআ রাদিল্লাহ খতায় আ রাদিল্লাহ জবানু আ রিবা মিষ্টি মিড়া হদন হতাওয়াল হইব বেহা সূরা হদন লফজ ওয়াল ইবারাতুল বয়ান করিব জিনের জরিয়া মানুষ হালাক হই যাইবই জিনের জরিয়া মানুষ দংশত ফরি যাইবই জিনের জরিয়া মানুষের জাহান্নামের ইকা লই যাইব গই তোলে হেত আল্লাহ বয়ান হলো মুরব্বিয়াল ইনদিল্লাহ ইনদিল্লাহ ফিতনা ওয়ালা তো বাসি দেখ ও বয়ানল কুরআনের দরি দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সহি হাদিস আল আছে দে ইন দরি দেখ কি আল্লাহ ইন আর আর ফায়দার শিজ দেহেত আল্লাহ হিন আর আল্লাহ বালা দেহেত আল্লাহ ইখওয়ানি নবীর হাদিসের ইনকার করি ফেলার দিন নলাই বোন হদ দিন তোরে মানুষই ভাই কি হদ দেওয়া হইবার আনেন তোমার জেহেনের দুই ফেলার দিন কি হদ দে মরিন ফোন হয়েন হদ দিন তুমি কতয়ান বুঝি বললা আয় তোমার একটা মেশাল দি কিন্তু একজনের ইয়ার কি বারা কিয়র গুণা হয় যার গুণ হইব রোহিঙ্গা গুণ হোক বড্ডু গুণ হোক যে গুণ হইব থলি আন তো কেস্তুর গুণা এনতু এ গুণা তো হনকান জাগাত বেড়াইতে যাই মিশুয়ার আতো গাড়ি নাই ফুল ফারা মজার ফুলের ফারা খান আছি ইয়াদের আর ডিল্লা হ তো আয় ফুলের ফারা হই না যে না আরবি হ ফুলের ফারা হেডে যার হদুন হদ সুন্দর ডিয়া মিশুয়ার আ হদ ন ফাস্টিয়া সুন্দর ডিয়া তো ফাস্টিয়া দরমিয়ানে কি আলা চলে গাড়িওয়ালা হদ ভাই হদা তোমারই আনন হতক মরি আনন হতক দশুয়া ডিয়া দিও তাহলে হদাই হারি আন তাকে দি তোমার গানন হতক ফাস্টিয়া মর গানন হতক সুন্দর ডিয়া দশুয়া ডিয়া দিও দশ টিয়া দি বলে হদেন হদ হয়ে ইতে হয়ে দেন দিন তো হদা হারি আন তাকে দেন তাহলে হদ দে হাদিস শোনা নভরের তাহলে হদা হারি আন শুনতে হদ দেন لماذا يتلاعبون بالعقول من شد ماقل يركلا يركنغري فلار فولغري فلار خود মানুষ নওয়াজ এন্ডে হইতে নসারি দ্বারা হেজে বেফরজ ন হদলেন এবরে ইয়াতুনারা মজা মলে হড়ে খাইব দিয়া ইয়াতুনারা বালা মলে হড়ে খাইব দে ইখওয়ানি ইন ইনকার শাইইন মিন الدين معلوم بالضروره خود দেন জিনিগিন ইমানি ইসলামি শিসল মুসলমাত আরকানের ইনকার করন ইবাইয়ে একখানের ইনকার করন মানি মজমু কামিলের ইনকার করন নামাজ ইবা ফরজ ন নামাজ ইবা নাই হন মানি পুরা দিন ইসলামের ইনকার করন পুরা ইসলামের ইনকার করন ইতে সহি মুসলমান ন হিতা তো ইয়া তওবা করা ফরিব ইয়া তার হল্লাহড়া ফরিব ইয়া হিতার বিচার দিয়া ফরিব যে তারা নাকি তার হিসাব করি ফারে যে তারা নাকি তার আল্লাহ বিচার করি ফারে ফায়া ইখওয়ানি আর আর তো এখন বন্যায় যেতে হয়তো বেশি হয়ে যার গই কেসিয়ে বর্মিল খুলি ফেলাই যে বর্মিল হইব গই কেসিয়ে ফুকালে আরে দরিয়ার হাসাত গিয়ে গই চলে এখন এডে মশলা আরক্ষণ বাইর করতাম নেন খওয়ান নেলের এখওয়ান খাসেন এ ওক্তম মাদিন হদ ডিল্লা মাঝে হদ ডিল্লা হতাওয়াল হর অনারা ফোন হর অনারা দেখর কেসু তো মনে হর দেন সাফ করি ফেলো দুই ফেলো ইদারার একজন নতাক কেড়ে হিদারার বুতরে ইন্দিল্লা ইন্দিল্লা করে দে মানুষল আছেন লাকিন আর হদন হদিন হদন নরম মানুষল মুসলমানল মজবুরল আর ইসলাম বাইনল এডে যদি মশালা ইয়ান হোসের গাদে হলে ইতারা নওয়াজ ন মানে ইতারা নবীর হাদিসের ন মানে তাহলে আরো খুশি নইব যে তারা নাকি বাড়ি করে দিত স্যার ইন্দো মুসলমান ন ইন্দো কাফেরল এ কাফেরল এডে মক্কা শরীফ মধ্যে খেলা রাখা ফরত দেন হইব বলি দালে কি আয় ইখওয়ানি আল্লাহ তবারক ওয়া তাআলা রে ডরায়ো আল্লাহ ইয়ার ইবাদত গরিব আল্লাহ ফয়দা গজ্জে দে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেফড়াই দে বল মিন আল আজাব আল উজাব খোদা আরদ নবীর মানা নহরের কুরআন মানি লয়ে আল্লাহ ইহদার রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا যদি আল্লাহ তবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর আল্লাহ বলি আরে নমুনা বানাইয়ে দেওলেন স্যাম্পল বানাইয়ে দেওলেন قائد بنيه دولين نبي قجدين الله يارر قدته الدولين وما آتاكم الرسول فخذوه نبي زيان قري زيين زيان دي زيين لويزوه وما نهاكم عنه فاندهو نبي نوغر ديان نبجوين هو دولين تلعيرين فرق هندو قرهون باري من زكا قران رتفسر قران وهذه قامة كبرى لان نيزن نمان دشنر قري لكي نظانين نيزن نمان دشنر قري فري نظانين هده هدا قران تفسر قري زاني كيف جس ونه قران تفسر قري بالله خود دور ونه وجس كي علم حسين كي شكاس قران تفسر قري بالله تلعو بيانيال قران تفسر رهن دي لبانا فليهن عجيب زبط زند الله منهن دي لوغي الله تبارك وتعالى مفقرات ارى درس مدارين ارى ربازية تفسير درس تفسير درس معنى وبيانيال قران شريف ورقوة تفسير قري بالله موت بصر ونوجر قوي سندا يانا شلين فورا كامل قران شريف وقت تفسيره فريب الله ولكن بشرغا بوجدارغوي دينرغا دينزارغوي تايمرغا تايمزارغوي ارايو خصو فاريفان استي استي استي استي فورا نفاري خوت فورا فاري هو نفاري امي داسا اشاسي زدي فورا نفاري ليو ارهنو غباي تكملا غور ديلين جزاك الله خيرا زندلاني كي هو تفسير الجلالين تفسير الجلالين جلال الدين السيوطي تلا رقوض جلال الدين اقوية شروع غري عدادت فورا جيغوي دنيا تجيوي عرق جلال الدين عبارة تفسير كامل غري دي تلا هو تفسير الجلالين اخواني عرد درس هزياء سورة يوسف عليه السلام سبحان الله يوسف عليه الصلاة والسلام القصة ماذا بشيع عبرتال يوسف عليه الصلاة والسلام القصة إباه باسا قصة شندجة قصة الله يهود دار رين بسم الله الرحمن الرحيم ألف لام را ألف لام را ألف لام را سبحان الله فتيح ربط داش داش نكي الله تبارك وتعالى ديا وفرني ديا تلو بينال قلاليو زين نكي فرار فيسبوكات واتسابات خطوصابات زدر الله منشر خطو الفراق خودون برای فرر خودون فایده سراشیس فرر ار خودون گناه و دهندلشیس فرر ار خودون انده فرا تولی قرآن کسو فران نی قرآن اللہ گوٹ امریکس نگرام مزین اخوانی فتی اک زنانی زر سوال گری آئی گرام مزین قرآن فریب اللہ کی تای موار اکی آئی قرآن اللہ کی وقت وار اکی قرآن آسن این آسن گرام مزین اگزا ويا اخواني ان الله يوجد قراني هن بنا حديا دي بالله شيز بنيجي خدا دير بنا ين كعبة شريف عبد الله غير بنا خدا دير شيز بنا ين هذا بطرق بقران دي إبا حديا غودا بسات دو بسات روزار غودي بقى قراني بنا يلا يوره هني كي نفرير فيا اخواني هل قراني بنا اي اشيس الله نكي الله تبارك وتعالى نازل جدي او باي الف لام را ان حرفال این ارمانی هنو کیه نزانید این ارمانی مراد اللہ عباد هنو کیه خوی نفرین این هدون عربی لفظ وال عربی حرف وال این لیر اللہ تبارک و تعالی قریش ایک زبان امدین فصاحت بلاغت لسان امده زبان امده اندیلا باریک او جایل گده تر اللہ هنو کیه نفره رار تولی در زبان لیره اللہ تر اللہ حتا خوی اگوه حرف دیه جواب دی فرانسای هذا الله تبارك وتعالى هذا رأيك زكاته الدين فأتوا بعشر سور مثله دشوا سورة ده نفرار بسورة مثله أقوى سورة ولده سايت وانا دهار محمد صلى الله عليه وسلم اقراني به بنا يرى ان ده بنا اوتين الله لفظ نو الله رو حرف نو الله رو توشد نو معنی قرآن با الله رو نو جملة این محمد صلی اللہ علیہ وسلم تولی یا اخوانی محمد رضی اند اللہ بانای حجدو لید تولی تمہارا ایک بانای دہا بلکہ من العجائب اندلا منشد دماغ اتیکا به هاوی دگو ده دماغ به هاو ده نه زیان فاین دارد و سلام مدین الله یهود دین ولقد نعلم انهم يقولون انما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين خود محمد داره قرآن شیک آیه دی و خنو لفظ این آیه ده حتو خود فلانا منو شیبت تو آیه دیاد تول الله خود لسان الذي يلحدون إليه زبانی که محمد داره قرآن شیک آیه بولی هار زبانی که این خوله محمد باینده توارا این هار هیچ دو عجمی منو شی عربی خود کنند نازنه لسان الذي يلحدون إليه أعجمي زاريك كنيك فارغرا ديه زيبا استاد بولي هار هيته دو ان نظاني عربي خدا دا خوي نظاني قرآن خندو آني بو وهذا لسان عربي مبين ان با عربي خدا واضح عربي خدا توله كنگوري عرين استاد ان زبان ولا منوش بو عربي قرآن الله اخواني این حدون حرفال حرفال این الله تبارک و تعالی حجت قائم گری بالله مراد سین ار حکمت اسی اکید لا شک فی ذلك لیکن حکمت اللہ عباده ہونا کیه ہونی فری حد اللہ و بینال ہی نمد ماتا گمان یعنی ضرورت نو بعض منشی احیانا اصول مسالہ حدون ایرید فلا سوال گرد بها سورہ احيانا اگ زبان مد کل بہا سورا یہن زبان مد بہا سورا این نہیں یہن زبان بہا نصورا تو بہا بہا گرے جے وا سورا اللہ ہنائی بو چلے بہا سورا این پورا گی یہن بہا نصورا اخوان سوال کر دے خوڑی یار کی سوال ہو دن کر دے ہیدا تو نرا ڈو بیش ڈو ڈو سوال ال ہی نیدار کی وے اینن نماز اور مسئلہ سوال گستنا عبادت اور مسئلہ سوال گستنا واقع مسئلہ سوال گستنا احیان ہو تو منجے سوال کر دے خود مسئلہ تو مسئلان ان دل لے کہ نہیں یا تے اللہ فاضی نہیں فاضی خالی بولے کہ دین گن دل لے کہ نہیں ہو اللہ تو نے جواب نہ دیلے توارا مولوی نے جواب نہ دیلے اللہ یہ توارا کلام مدد اوئے نر لگام دیبو تو دیاں جانس مسئلہ گن کنا جانس تولی یا اخوان عجائب ار حدون حدین تولی اینک کن شیستون دارانا مورا ایک زن حد دی ایک دن گم بان ایر آخری رجت او بای دون دارا اندی لکن مسئلہ اویی یعنی حکم کی تولی ای حد دی داری بالله دون ار رسی و نادا داری و نادا کلو داریم کس و نادا کلو داریم این دارانا کلو دیتم مال گوشوگی رنشی تلفن مجیدن هنو ایبنو مو کیلو یار دوری توم مورا روسیو نو دو دوریو نو دو کیلو دو توم یان دور آئی بگی انها مفاهیم عجیب یا اخوانی اخوانی نمازت خودون زگت دہا زیده امام نواز فرار ماموم نواز فرار ایک راحت وہ دوگی دو راحت وہ دوگی تولی امام نواز فرار التحیات حجوین درو شرف حجوین دعا مگوین تولی سلام روک تو دشتیر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ودين واصل ودنا فدوا إذا كي قد جي إمام مودي السلام عليكم ودين تي أجي إمام النواز فورا هنا جو اسأل إيه مسألة إن سؤال قصنا إمام تودا جن واز نو فورا جدا جن واز ربوتر سلام دونو نو فرا دنو ني اونین سلام پھر اینین واللہ ایک سیکنڈ دو سیکنڈ ٹائم ہے بیش لمبا ٹائم نلو تولی امام السلام اتتی آئی گی ایدہ الحمدلہ فجو گی امام تو سلام ارگو پھر دیوی تی رکھو زیفے لئی حاد الامام اسلام فی صلاح ہند اللہ ہوئی بارونین آگے مزدر مزے کولا دکیل وقتات آرہ گورا گورا مزدر مزے منازل بالگونا مٹ امو مجتو اننا نظر رفا مجل اللہ یفلو ارحمو تولے فو عدید ایدام حوزم مدے تولے مزدر مدے گولی دم بھائی گورا وان اوڑکو بانی ارہ انے آج جو انتو خلانو ہڑے ارزن تو رنگن ہڑی ارہ لیو گی ایدے ران ہڑی فیل آر رسید لٹن بنجا ایدے اوڑک گین گر ادا جو خلان ہڑت دی نفس المسئلہ تماما امامتو آج جو نواز نو بورا ایدتو الحمد دفج جو گی لیش الان امام جو نمازت اکنا صبر گسترا السلام علیکم ورحمت اللہ بوجاک السلام علیکم ورحمت اللہ یا امام تو نواز پر آئیے الان گوم اوٹیالا اوٹیالا زیبا فوتی با فریدی وهذا اهم بها سوره دورا نهود سوالت نر هذا اهم نواز فوت يات مغرب ركتوت او امام ربنا الرحاد لطلين الركعة الثالثة من الامام مغرب ركتوت طلع يشي اخير الهاد امام الدكرات استاذ فرير اكي فريم الله امام الله تر رحاد الله يبكي رحاد كفول رحاد نين نكي الله يتر رحاد تلا اللہ جی رحمت لین الحمد فوری بعد آنکس فوریم نین دورا زیارہ ہن اشار نمازت مور نواز کا ہن اشار نماز ہوئی ایت زنت درہات فوت ہوگی دوسرا درہات ان لطفین زین امدنے کی امام خاموش نظام اصلا تلا امام نظام امد ہے گمزارے ہے نا گمزارے ہوتا کی امام نظام امام فرر تلا تو کی قرار الحمد فجاہ اور انہا سورہ فریبا خود فرانہ فریبا کہ اللہ ان سری گندیت اللہ طیب اتحیات فریبا دے امام السلام ویرے پہ لئے تو یاتی آئیو ہونے تو لے تو کی فریبا اللہ الحمد بعد سورہ فریبا نہ کہنا فریبا سورہ فرانہ ریدر مسالہ کی حمد اللہ فصل لئے اس نے اخوانی دو حدیثہ دے مقابل دنو حدیث سی ایک حدیثہ ہو دے فما ادركتم فصلوا وما فاتكم فقضوا فولا غريب لوي زبا فوت گی با خزا گرا خزمانی زندل فوت ی هندل فرا تولا الحمد بعد کرات فر لیے فرار وهذا مذهب الحنفيه امام ابو حنیفه اخذ هذا الحديث ابا لرسول یریگی لكن مذهب الجمهور زبانی کا حدیث منتشر بھی جہنا فما ادركتم فصلوا زین نواز لطوین فرا وما فاتكم فاتموا زیبا فوت ہوگی با اتمام گرو تلے اتمام گری لے آئی امام ارفو حدیتی رہادت گل لین آئی ارہات والا امام سر رہاد شاہ دو رہاد مداشی تلے آتی رہاد مدی الحمد و دکرات فرا فرنن لا فرا نفرر تلے حل سألت گرب مدارر ما یفوین فضرن نواز فرر مورن نواز فرر اشارن نواز فرر کنگری فرن خلاص لیش خود مے فور آواز عورت مے وے وے تیرا اربو مے وے وے تیری بار بون مے وے وے تیرا عزی ہی با سافر دے ہونا عورت نو آواز عورت کی کلا عورت دی مرت والے رے مے وے نماز فرق تو رہن ہوین زین فرق کا جگہ سین بعد ان این اسودت فرق دن دو رہن ہو یار کو دلیل دو وہ قران تو دو حدیث تو دو مے وے مر گرم مے فزر نواز مور نواز شر نواز مے وے حالی گفرر حتا ارمرت ہوین دا شباب دا دور گ منج گم جائے فزر نواز گئی گلی گئی ہند لاونے کثیر اون این کی سوال گلا اے موسمت اور دے زمانہ تری تولا اتی ای حالی گ نواز فرر الله اكبر انه لا فل فارنا استسعي شبه شبه فاري الجهر بالقراءة سنة يعني نماذر سنة تليان عديق الصنة خالق فري ليو الحمد لله رب العالمين تليان عطل جماعتنا اي ممنوع عارك شرط دسي الجهر بالقراءة من شروط الصلاة الجماعة دي عارك ودل دسي فإذا يا إخواني اسألوا فيما هو نافع بها سورة سؤال نقول جو أنا وصلنا فين في التفسير اليوم حلقة الثانية ولا الثالثة ثالث طب اليوم ثلاثة ولا اثنين خوڑے گئے بھی حل گئے فہم فی ای مسجد کان لخبط دنگ جورج اید بدیس المهم بیانون اللہ تبارک و تعالی حد نارا لین الف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن بشيب على قصة بيشون دجا قصة كي الله فرا قصة كامل اكثر شيز اجزا غيانا مفاضة يدهت الله كي الله قصة نهاية فرا يده بقلون خوشت بقلون شانتين كي الله بدلان ولي مفغوري يدهت الله كي الله ابتلاء كامل امتحان كامل وزيين فتي امتحان اما دفحشو يدهت الله وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين او بازي اگروان ترى احد عشر كوكبا اگروان ترى ما نشد نطار حدين نقول انو اگروا اگروان نو و ون صح اگروان نا اگروا اگوا اکن نا اگوا اکترا دوا ترا المشكلة ارا زبان بگون ترا دهت الله الكوكب يختلف عن النجم زباني كت ارا ده هزار زباني كت اسمان رشندر الله ايبا يده نجم ايبا اگوا زباني كت كوكب ايبا يو ترا لكن قول ترا ايبا هندلا ترا ارق دنيايان خودم منجی خود فلاناری آتا لین دیلا خودا فونا دادی با عرق دنیایی عرقن دنیایی آتا لیک یلا خودا خودا خودن فونا دادی عراق نو فونی دین دیلا کان نما اکن دنیای عرقنیان کذالگین عرقن عرقن عرقن دنیایی آل احد عشر کوکبا فتی کوکب آرز یعن آسی دنیای یعن الارد یعن اگزبین هندیلا رو خودا دنیایی آل آسی احد عشر کوکبا اتو لی اگروان دنیای اگروان ترا والشمس والقمر رأيتهم لي ساجدين سانو بلو آر سودا گجے زندلانی کی تراولی آر سودا گجے دا اندلا گوم مزہ دکی سبحان اللہ حضرت یوسف علیہ السلام خواب مزہ اندلا دکے خواب دکے دشیس شیطانو یہ یاد اسے چلے خاص باف ہوت دا حالی گالو کوئی بو بافر ہوئیم تولد الله دید یا ابتی او بازی او مر بازی خلیگا بافری عدر گریو هر خلیگا وقت مزید و هذی من الذکا سبحان الله هذی من الحکمه بجی حکمت استعمال ایل مع ان وقتی با مزید یوسف علیه السلام که گرافوه بگنر مندوش استان نوها که الله احیانا ایک بیار ایک بیار حسرت گری احیانا انسان نیز نفسر نیز حسرت گری هذا الله هو ده احيانا مكة ولا مثال ما يحسد المال الا ما حد يكمل مثل مكاوي ما يحسد المال الا صاحب والله يفتح لك هاد بسرعة ما يحسد المال الا صاحبه احيانا نيزر سموار نيزر ورفري نيزر نيزر فوار بلا نيزر شي نيزر شند الله دهار كاريك شند الله داتو ایک سندر جگہ رہی داریان سکر اجن دلو گی دیا زائر ڈاز گر ماری شوڑ جوڑ بکل ذرا فلئی ما یحسد المال اللہ صاحب فی اخوانی تل حسرت ہو جب هذا واقع شیطان انسان رفو آدی آسین وهذا وارد تل یوسف علیہ السلام خطاگان بافر حالی گبو زیی حالی گبو زون وهذه حکمہ متناہیہ یا ابتی او مربازی با حضرت دینی که آتا فون نی تولی تفسیر گوری بر آگه نصیت گجی و هذا منهج جمیل ایو بیشی بالا تربیت خود نو বুঝাইবার আগে নসিহত করেন। গুড়া গুড়া দা যে ফোন ধরে ও ভাই আইনল সহ্য বছর যা দেড় বছর যা ফোন ধরে মা বাপে হন হাম গড়াই বাসত মহাদি মহাদি নসিহত গজ হৃদয় তোমার নসিহত আন গাঁথি গাঁথি লইব নহরাইব না হেতু তোমার তজরিবা করিস বারো বছর তেরো বছর চোদ্দ বছর ফুয়াইন নিয়ে হতা হয়ে ফুয়াত যাই গজ্জ ফুয়াই বারে নসিহত দিও খালি তাহলে মিন না তোমার তো শিকক এখন বাবরে খাব গান বুঝাই এরা আর বাবে ডারি খাব তফসির করছে নাকি আগে নসিহত করছে বহ বছর বাদে মানুষ শুধু না খাব দেখে ইউসুফ জিয়ালত কি আগে খাব তফসির করছে নাকি আগে নসিহত করছে لا ياتيكما طعام ترزقانه الا نباتكما بتاويله تولى تفسير আগে নসিহত করি বাদে তফসির করছি মানে اذا سبحان الله نفس المنهج ما في غرداد دي بشي كايه هبا الى زياله مزد فارين هذا هدا الله بينول يا بني لا تقصص رؤياك على اخوتك ও ফুতুন না এখাব গান তোমার ভাই আইন আরো নর নবুজাই হার নবুজাই তো আর পয়েন আর হতো নাচ দিন এন হয়ে নে নাকি তোমার ভাই এন হয়ে এখন ইন হতা একরা মাফি সুতোর ও মা বাই না সুতোর হতা ইন এন দিলা হতা দিয়ে বেশি কিমত বলা হতা আর পয়েন আরো নর নবুজাস তাহলে ইদাব তুই এলা হাসরত ফয়ে যাইব তোমার ভাই আর ফুয়ানিও ইন তোমার বাইন তাহলে তুমিও হিতার আর বাই হিতার আয় তোমার বাইন لا تقصص رؤياك على اخوتك তোমার ভাই আইন ধরে এখাব গান নবুজায় فيكيدوا لك كيدها حسرت غريب ان الشيطان للانسان عدو مبين او الله ربين دار ازيد غريب دي نو نو بين حرف ده نو شيطان فيسالي اسدت الله شيطان دشمن هو ادي اسدت الله شيطان الذريعه توار بين ده توار نقصاني غريب ده ইখওয়ানি ইন এবারে বড়গিনা বনু ইসরাইল আর ইসরাইল তো ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব আর ফুয়াইজিন নিগে আসিন বনু ইসরাইল রব্বে ফলা তবাকাল উলা তলি ইহুদি নাসারা ইদারার চিন্তা মনে হলে তলি ইদারার সিফত ফলা শুরু মধ্যে কি এক লম্ব সিফত কি আল হাসাদ ইদারা হাসরত মধ্যে থারার ওরে হন কি নাই হিদারা তো শুদ্ধর বাই বাসি নারে বানা স্বপ্ন তু দা বাসি নারে দি এক স্বপ্ন দি গেলে দা হাসরত করে দি খাব মজে দা হাসরত তো ওয়াকে হাকে কত মজে খেং করিবে এলা খাব হেন্দিলা খে দেখিবি তুই আয় দেখি দে গুম দিন আয় আর কি না গজ্জি দে নো হেন্দিলা আয় দেখি দে হেড়ে দা হাসরত ইয়া ইখওয়ান হাসরত হো দিয়ান বেশি বড় বিয়ারাম হাসরত হো দিয়ানে জেড়ে গল্লে হেড়ে নাচগুড়ি ফেলাই জ্বলাই দিয়ে ফেলাই হাসরত হো দিয়ান ইহুদি তু বিয়ারাম হনে লইয়ে মুনাফে কলে লই তাহলে মুমিনের হাসিলত ন আমি আহসুদুন الناس على ما آتاهم الله من فضله মানুষের কি আল্লাহ হাসরত করো আল্লাহ দিয়ে দিই নিয়ামতের ওরে তোমার তো হনো শেষ হারি না হলো এবার আল্লাহ এনে আমত দিয়ে ওবারে আল্লাহ ও নিয়ামত দিয়ে আল্লাহ দিও চলে হাসরত গরণ মানি আল্লাহর ওরে এতেরাজ গরণ ও আল্লাহ মরণ ও দেখো না নিয়ামত ইন দিবাস মরণ ও দিতা রেখে দিলা চলে তুই ইনসাফ ন কর বিচার ন কর তুই জুলুম গুজ আল্লাহ হেন হদ দিয়া হাসরত ওলাই হেদাল্লাহ হাসরত এ নেকি জলাই হাই বেলা দে ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত হাসরত এ নেকি হাফেলা জেন্দিল্লা নেকি অঞ্জলা দিলে দারগোয়া মাঝে ও দরবারে ওনে হাই দিল হেন্দিল্লা নেকি সুয়াব হামগো যদি হাসরতে হাই ফেলা হাসরত ও বেইনিল বেশি বড় বিয়ারাম কলবরে সাফ গরি রাখিলে জান্নাত ফাইবা হাসরত নরাইক তলি ইহুদির ফয়লা সিফাত হাসরত গরানো দুই নম্বর সিফাত আর জনরিয়ান হারি লেভেলন তলে হাসরত লিয়ারের হারি লওয়ালের কি ফরক হাসরত ওয়ে দে সেরে ভিতর তো নিয়ামতিয়ান জন গই হারি লওয়া ওয়ে দে নিয়ামতিয়ান আর রাহুরি বহা মহা ইয়া না হারি লেভেলাইউ হা মহালাইউম চিল্লম্বরত ইহুদিয়ে নিয়ামতিয়ান নসারাই আর জন নিয়ামতিয়ান লৈ গেল হন রাস্তারে বাক নদী বহিতি যা হব তা হইব যা গড়া বরে তা করিব সীতারা হত দে ইন্না আবানা লাফি যালালিন মুবিন আর বাপ ফল গি ওই পাগল গি ওই বাপরে ফল ডাকে নে ঠিক তোমার ফল ডাকিতে হতুন বাপর দিন জালেম ডাকে দেওয়ালে না ইনসাফ ডাকে দেওয়ালেন তোমারে তুহমত দিতে হতুন চলে সাল্লাম বরাত ইহুদি লেয়ারে অন্য মানুষ লে কি ফরক আর আরে হদু মানুষ এন এন এন গজ্জুম ডট ডট হদাওল হল লেকিন কসু নগরে আই তোমার লে হজ্জাদিন আই তোর দাহাইন তোর গর তো জলা দিলে মাই সাস খবর গ তুই আর নস নস ই কথা কই দুই বাদা গর যে গুম যাই গই উদার গর হনে জলা দিয়ে নাকি অনের গ আগি গা হইনি ফেরি তাহলে মানুষ হদ দিতে অন জলা দিব হইতে আর ফুন নিথার ধরে লই যাবি انما يهودي عند الله نو اقتلوا يوسف ماري فلا او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم لوي قطو لوي باري فلاي دو زيان حيان قجنه فاصل مبارت اصحاب حيل ومكر ودهاء خل خل خل خل বাফরে খেঙ্গুরি বিরাই গাই ইন মুতুলিম ইহন আর গগ আর ইন আর যাই ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন তলে হন বাফে তাফসীর গরেরা সা ইয়াকুব তাফসীর হামদিল্লা ইউসুফ তাফসীর হামদিল্লা হেতাল্লা খাব তাফসীর বত ময়দানল আসি ইনদিল্লাইও ইনদিল্লাইও ইনদিল্লাইও খাব তাফসীর আজিব বাদ মানছে হদে খাব তাফসীর একজনে গড়ি দিয়ে নে দুশ্মনী গড়ি আরে বেহা গড়ি খালাস পুরা গিয়ে তোর মজাইয়ান গিয়ে খাবর কিমতিয়ান গিয়ে খেলা হদা একজনে বেহা গড়ি দিয়ে বেহাত যাইব গই অনি জ্ঞান দিলা দেন ইয়াকুব আলাইহিসসালামে তাফসীর গজ্জে দেড়ে সৌদ যাইব দিয়া ন হ বালা তাফসীর গজ্জে লেকিন ইয়াকুব তাফসীর এক রাস্তা লেকিন মুন দু আয়রে বহুত বছর বাদে ফুয়াইন বে গুনা আয়রে ইউসুফ আল্লাহ সৌদ পর জরার ইউসুফ হয়ে দেন এ ইয়ানার ফুরান তাফসীর ফুরান খাব তাফসীর তো লরি তো ন লাগি ইখওয়ানি ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ كي خوصا يعقوب او يوسف تواري الله يباسي لبو وكذلك يجتبيك ربك باسي لينين يعقوب التفسير ميدان عجيب والله يعقوب عليه السلام التفسير يعقوب عليه السلام التفسير قرد ديف وارخاب وكذلك يجتبيك ربك تواري الله يباسي لبو باسي ليني ويعلمك من تأويل الأحاديث تواري خبر تفسيره شكايبو شكايني بل فراز بن الوريد يوسف عليه السلام وطنر بالا مفسر فانوزا ويعلمك من تأويل الأحاديث تين سوجة زدين تو إيمانين خنتو تو الله ويتم نعمته عليك يا رب هذا هدى او يوسف زني امتان عدد دلو دي شروع ابراهيم نعمدين توار لو فرايبو تو نبي با توار فو النبي نويبو ار ار هنوك فو النبي نويبو توار هنوك با النبي نويبو تلين يعقوب عليه السلام انهم تهتا صينه تفسير تماما تلي سارغانشيس يعقوب عليه السلام تفسيرر اكن دوار الله باسيليغو نام باسيلي اركن دوار الله خاب تفسير شيكايبو شيكالي اركن دوار الله نبي بنايبو نبي بناين اركن دوار لي ياري سلسله بفوريبو او فعلا سلسله با يوسف لي فوري تلي يوسف عليه السلام اربعين ارن نبي اشيل لا نبي نو اشيل خدو ماجي هاد ايدار نبي اشيل نا نبي نو اشيل دليل كي ويتم نعمته عليك توارا ليرني يا متيان فريو هدرينو بدوله تولي هدري شريك في هذه النعمه تولي هدرا نبي نو وانما يوسف عليه السلام يكذا النبي هو دليل من بينها ويتم نعمته عليك هند لا دليل لور بدوره الله تبارك وتعالى يهد زدنك موسى عليه السلام الزبان الشيء هدين مؤمن ما نشوي هد ولقد جاءكم يوسف من قبل بالبينات او منوشال موسى يزي داود قدر اي داوتي بموسى راقي خون ديل يوسف ديل حتى اذا هلك زدنك يوسف موريقي تورك الهيا قلتم لن يبعث الله من بعده رسولا ارهنو نبي نويبو عرار فرات ارهنو رسول نويبو كي الله لمبا تايمو كي قدت الله تلبا يا نبي تكيلني نوشيل حتى اذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا تولي يار بعده خنوشي موسى شي تولي موسى دا يوسف الدرمياني خاصة مصر مدهنو نبي نين ارسو رسول صلى الله عليه وسلم هود يوسف عليه السلام وشانه هو الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف نبي باهو نبي دادا نبي باهو دادا نبي تولين يعقوب عليه السلام التفسير كم برا بصر هذا الله اقوى تفسير دل دولي اقزون التفسير دلوي ارزون التفسير دلوي دولي دنوا اتفرق احيانا نو اكزنوري بايو سيينو منزكا هدو ماشي تفسير گوري دي تولي بالا منشرو بوزايو خواب دیکي لي هيدا الله هدو خواب دیکي لي دوزنطو اكزنوري بوزايو اما لبيب بوزا ده منوش و اما حبيب توارا عدر گورا ده هندل منوش نو بوزا عدرا نداري زاد اكتو تا بوزايو خونا فايدة لي باير نو لقد كان في يوسف وإخوته آيات للسائلين سبحان الله يوسف عليه الصلاة والسلام القصة أر يوسف أربعين القصة إينا ماذا بشي عبرته لا سيه خلوه تلاش قرده تر الله سؤال قرده تر الله تلو بينه تلاش قجو سؤال قجو قصة إبا معمولي قصة نوع لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة خد إدرا إدرا بطر بطر خد آراد এক দুয়া এক বল আরা দশ ভাই এক মার ইউসুফ দা ইউসুফ আর ভাই গুয়া আর এক মার তোলে আরা দশ জনিন দুয়া নুনি বল নুনি দশ জন আরা বল আর বাহর দুয়ায় আরার বাবর, রত আরার বাবর, সাত আরার বাবর, হামত বালি আরার ভর, আদর গতি কে ইউসুফরে করিব যেন নাকি হদম মানুষে হ বুজা মরে গিয়ে বুড়া মানুষ মরে গিয়ে চলে হন ফোন দে ইত্তেফাক কর দে জের ফোন ধরে মিরাস নদীবাল্লা কি আল্লাহ হদ আরার বাফে গরিয়ান জুরাইল দি মেডিগান জুরাইল দি চলে হেডে আরার বাফরে খিদমত আরা গুজি দে মরত ফোন দি ফরিয়ার ফয়ে কে সুন করে আরার বই নিয়ে হন রাস্তা যাই রে টিয়া হুসা ন হামা চলে আরা মেহনত গুজি আরার বাফরে আরা সাত দি গরিয়ান আজ যা আষ্টটা লাও গিয়ে গিয়ে হাটটা লাও গিয়ে চলে এখন আর বাফ মরে গিয়ে এজের ফোন ধরে মিরাজ দিয়া ভরিব নাকি চলে হয় জের ফোন ধরে মেহরম উইতসা ডাহাইটে কল বেশি নিয়ে লিগি মিরাজ ডাহাইটে কল বেশি নিয়ে লিগি অওয়ালান হাল মায়া ফোন তো রাস্তা নিয়ে লাই নিয়ে লিয়ার টিয়া ফুসা হামন ইয়ানি তার বড় ওয়াজিব নে সানিয়ান দু নম্বর যদু মাঝে গরম মধ্যে হানা খাম গজ্জে ইনর হানা হইতে রাস্তা হইতে মেডি হইতে সাফ হন গজ্জে তুই গজ্জস ইউসুফরে করেন খিদাফত তারিখ খিদাফত এন্নু ইউসুফ আলাইহিসসালামের মা মরে গিয়ে গই মানুষীল চলে হন আদর বেশি হয়ে তারা দুজন মা তুই বেশি হজ্জা চলে খেলা চলে দেখা সুন্দর ভাই নহান সিম ভরিসা রাস্তা পুরা মাত বলত নাই খেলা হদি তার মায়ে আর মারে বেশি জ্বালাই তুই কইবার জ্বালাই দিন তুই হাজার দেখিলি চলে আর বাপ মরে গিয়ে হিবার মার হাতাই এখানি হাতাই বলে হই আরে আদা উঠি নগজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ফরমা দে বাপ মরে গিয়ে মা মরে গিয়ে ইজারার ফরমানদারি করতে মনে হলে হিতারা আদর করছে তো মানুষ হল তুই আরে হিতারা আদর করছ চলিবে বাফর বইবারে আর বাফে আদর ন করে হামহা আদর গজ্জি চলে বাফর বইবার যে আয় খিদমত করি রে ইয়া নাই আর বাফর ফরমানদারি করি দে মরণর বাদি আদাওত করিলে ন আজিয়ত করিলে ন বেল ওয়াল্লাহি কিসাস লা তানতাহি ইখতিলাফাত ও মাশাকিল কান্নামা এ বনি ইসরাইল জবানার কিসসা এডা আগিয়ে ফানগি إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة دوشو باي ميتينت بشي أجارر ميتينت مدى خطا كي سالت ده آرر بافي إترا دونو باي اره آرر تونر بيش آدر كي الله غرر إن أبانا لفي ضلال مبين آر أرباف بشي ظلم غرير آر أرباف فرش أغيوي فولو غيوي آر أرباف نائن صافي غرير هر حد تهمتين هر حد تهوي دارونين زمانو شوار وريتر ايمان اينا ده نوبي بولياري یعقوب علیه السلام وقتی بعد کان نبیان فی ذاك الزمن این فونده بافروری من اینه آرار باف نبی آرار بافروری وحی نازلو جبرلیه خدا ها دین الله رو طرفت دو حق خدا ها زیان معامله گره بسر گره بگو حق گره که الله نبی دهد الله لما اختلافت المصلحه مصلحه زد ترکی گی و هاکده اصحاب المصالح دائما زتون فان خدا نازم اقصد رو فور خدا نازم دعا زتون حاجت اصحتون فان حضور حضور حضور حاجت زدنگی پورا یا یہ دیئے لاتی لاتی ماری بچ مزیر خبر دنو دی تلی آئے اخوانی اترا اجتماع گرد دے میٹن گرد دے دخوت دے آر ار باف ظلم گرر نا انصافی گرر آر ار باف دماغ لوری گی ہوئی آر ار باف فرش ہوگی ہوئی آر ار باف کیوں تائی پوچھتے گئی حق بسارم مزه آیر نافوسته ظلم تای فوسته گی. اذ قالوا ليوسف واخوه احب الى ابينا منا ونحن عصبه ان ابانا لفي ضلال مبين. تولا کی گفتم یالا اقتلوا يوسف اول مشوره ماری فلو تو یوسف رو ورکه مصیبت تو را ده صد اگر تو بیصد دیو ده خودانر بیصد دیو دورانر نمی موضوع معاملائی در اطوله دین تبیل اماده دیه ده مناقشت بیاسان اگری بلا دیه ده خودانر اذ قالو لیوسف و اخو دوزانر اونه یه حال معاملائی ده هر من حالی که اگزانر که الله خود گیره بایده بگوی بای دور گره ختم کرده دیله بای شروع واکه نیبو نارمو جبی تل بای اگوا اگه ختم کرده اقتلو یوسف یوسف واره قتل کرده اخوانی باز آره در حجم مدیو ماری فلای من خوی رسولی لیه رای جگوی دولو یه رای جگوی میرسن تو فیفانی زورن تو فیفانی گورا گورا حجم مزه گاستلو یاره فتلو دی آجا گوی گاروسلو آجا گوی اخوانی مالی شاکن نظر سوال گوری آرار بوتوری اگوه انسانی دو منوش بیش فورا دنیا تو نرا دو منچور بیش آدار گورو ده دو آر دهای دیگه هر هر دهای دیگه فورا دنیا بیسی بلا فریبا الا دو منوش تو بیسی نفریبا فورا دنیا مده دو منوش رو تومی باسی لو بیشی آدار گورو ده منوش یال کی خوی با؟ اگوا آر با آر گوا آر فوین اونی؟ اونی؟ اکی توی لیش لا خود ما با فلو حجد دکی اللہ با والا بلو حجد دیری خود فوین گورا دا دل دی ما با فرمون دا خلا دا نو تولی دی اجا باوی لاتی فوش فوش دیر اتیا بین نایر مالو دی فلی حجا با فلو دی فلی حجا این بانای حجد نگی خود این مشواق اگویوت خدا زنین باهوی خدا بود باره کسی هر شده سی نه متو نین چی دی گارم مزه فوین نسالر باهو خدا بود مر مکیب هارا بگیو خدا کی گچم فوین درن مکیب دی تند مزه نسالر چلو دوا منوش بشی آدر گره ده خنده خنده بود ده فوین هین اللہ بول فورا دنیای بیسی بلا لی بیسی بلا بیتی هی دوا منشور بجلی این بجه بجه ده لو سوی بری کلا هین محل سوال گادار گروره نماری بو زنگوری نگی باز منشی باوره پیدی تی به این آدو جمع خلوق نو نی بره انگوری پیدو را آره کنگوری پیدی بیالا تور فواره مچه مچه سیٹیان دهان زنگوری بیالا یاس لارا لارا گوری بیالا یاس تی آره کنگوری بی تمہارا ان دل کا حمجیین کا گورو مشد دل کا تمہارا مانوش این نہ ہوئی بو ولذالک یا اخوانی العنف الاسری گورو گورو باک باک مارے دے مشی مصیبت ایک زن بلدہت دے بولین گنزاری گشہ اٹھا ہاتھی کا فال ماری کار بر بچی گل پھلی کیا اللہ فوریار منشور فوریار بیا یا ظرف ہوا تا تو کی دوش بلدہانا فرنے تو ہاری لے ماری بس مدر تارا اولین کو لوئی یا گزر اشور تو اللہ بلے کار بھائی اخوانی بعض منشین باور ماری بشه مزه سنتاد دانا گوری بگو انسان فالله لا و هذا والله غلط عیب مارا تو آوله ما یه هندر و رابطو لده نا ما یه هندرین توجیه تعلیم دیاره بوزده ما یه هنده دین هم ها به ها زین اوزوی باک آده ده موندو زیرک کنه گوری به ها دائمان اتو لده هنه زینه کی عاجز بایان دین افرر شکای نفرر اخوان یک زگت گو ولد موهوب یعنی بشید دمک ولا فوا گورا فوا محض بسجا فوا بافه فوا رو خبرستان بلو جایی توی اول مره فوالش رو دکت ده گورا فوایی بیین مردگوا خبرمازه دی دردبانگوری دی مریضه فای دی ایجا سکتو دار گوری فرای وا این کی گیر حافری دی فصل لده بافتو ماتورا فوا دوا لیش بابا لیش سوید که دن که اللہ گجاس بابا خود دی فواری آدر گوری یا ولدی هادا راحن در ربنا آرار اللہ رد گیو دی تولی فواری خود دی ایت موتی بور ربنا فوک اللہ رد اللہ وارو خود دنونی و انت گفل دل باب هینا چیر در رای بانگوری دیوس انتو نیلی رو وارو کنگوری دی بو ایتو حقا که حضور فارا سوار گو دی حل مثل هادا یضرب اندیلا فوی بر سوار مار دینی کی هذا ذكي ما شاء الله عليه موهوب ولا صغير 5 سنوات يسأل هذا السؤال موهوب دمك لورا دلنين ترى يا إخواني المشكلة يا إخواني موهوب دمك سالو حبار دو سوار ماري دلو لا يا إخواني هن وجو اترا خود داریک عدیت حبر ماری ماری رو دید جوالی ماری ماری تلو دید ماری ماری رو دید وقت محاضر بانگوردی لارمت ماری بانگوردی لارمت ماری هذا وقت محاضر اصلا ما تتصل علی في هذا الوقت تلی آئی اخوانی سوا اجتماعات فول فیصلا اقتلو یوسف یوسف ور قتل گری فلا این هنو کی حینی یوسف ور خوا یا یوسف ترا آرات یان گم نلگیر آلو کوی جوی این هنگی هوی نگی نصیحت گر هنگی هوی نین لا هدول من هج مریدی ره حکومت دارگین زم مریدی ره حکومت هدون گر گر آجی کیوره تفار کیوره نفا باز ما یه فنجو تو دن دل آزادو کیو ده زمانی بوله نو ماریله دو تین دین فیدا نو هدولین کیار زمانی بیارمی نی کی فصلو کیر نو فیدر که اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم تولى خليفه راه يرار تولى عرق زنه هدو طيب عرق كان هم قرينا كي قري لو ياري فارتو نيلاي دوري لو جاي فالا ديار دي اطرحوه ارضا اطرحوه ماني تولي ارا اثر ماري ما هلا نو لوی زن بعض منشور گرم بلایی بیشی زلالی کی گره سالت بری لوی خوده لوجه فالا جه گوی احیانا خودم بلایی فالا دیره هیده فالا جی دیده ای بر اگه تو بلایی گرم مده در اگه فماسه گایی هیده اللہ کی گره بره گارید بری تولیار دوره فالا جه گو ره زمانر بلایی سالت هیده را تو جی بی ایس آسه تولی جرا خود دین یوسف ره لای گتو نیلای دوره لجای فالای دو کیلا وافس ارمتو آی نفرفن فوایو گورا راستایو نوسینی بافی بیشی آدر گره گتویو ننیلی بافیو آدر گره گتویو ننیلی یعنی تو کفایده ہوئی برانی خودون منوش خودون فواین گرامد به کفتایی دی کیلا ہوئی برانی بگون بافه گوری جا هم فواره هنو هم ناشی که او خواستن آن هنی برید بیشگار همون در آخری فوازیبه هسته ایده بگونتون را بکفوا آخر الانگوز ایده اقبا واحد کیلا বেগুন আদর করে গিয়ে বেগুন হাম বেগুন যারা বাজার বেগুন যারা করে গিয়ে দোয়ানোর হামু যারা করে গিয়ে রাস্তার হামু যারা করে গিয়ে ইবা আহিরিবাই ইটা আহিরিবাই কষ্ট ডর হয়ে লা কিনে জানে লা মাইজল হতা হয়ে জানে লা বাজার করে জানে ওলা রাস্তা নিয়ে জানে ওলা দিওর হতা হয়ে জানে কেল্লা وهذه مصيبة عدم توزيع الأدوار في كل بيت فتقرط آية هم قريب توي هم قريب توي هم قريب وزعوا الأدوار بقون قرر دي بقون قرر نو قرر دي كستو نو قرر فهذه مشكلة الآن يوسف عليه السلام وري تركي هور فأيو قرى بافيو عدر قرى قطيو نيلة مانوش نو دور لجالي قوي وافس آين فريبو سالت بري بلاي فالج فاني يلا اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم السؤال هو سؤال يدي اف ويبر يوسف وريلو ياري اوڑي فالا دي عبرد اوڑي اللغة اللي عرار روحانجي زباني بجي كنه هندلا شندر اوڑي الدورتا اوڑي الدورت اوزتو وابشويتو اوڑي بشدوري صح هذه لغه عجيبه والله بيشي دوريان هون وره بس وا هوغا دلي اوڑے خلاص چلے هون اوڑے فالا کیلا دیا فرت دے کی وجود ہوئی بھئی دوش کی کی بار کو جو ہے بارن اخواني والله اخواني هذا السؤال فتيك زنرا رسول گرینا دوش کی وجود ہے يخلو لكم وجه أبيكم تلف وإبازو دي باير گوري فلا يدولي توار ربافر يمازي توار فتی دي نائف ربا توار ربافر آدر فائبا ايدي تالي توار را آدر نگوري بو بافر آدر فائب الله بايق دور فلا ديالو دي زي بافالو يار بافلو اگرد داكي তিন চার দিনও যাবে আর বাবা আর নদীকে দিকে খার বা মাতা গোনা ফানি মাতা গোনা আর বাবর দিয়ে কার বাড়ি আজি যা হরিব নজাইলে আর বাহরি বাস আদাত বঙ্গরি দিও খার বা আর সুরা ইম কেলা আর ফোন গরম গুঁজাইব নাকি লাভ ইম কিন খার বা সুরা ইম তাহলে আদাত বাহরি বঙ্গরি দিও কেলা যে তুমি বাহ নদী এ বুড়ো মানুষ ইন কোন এবার খার বানাই বলি তারে গাসাম বাহরি তো বঙ্গরি দে ফানি ফানি গাড়ি তার ঘর মানুষ যদি ফানি গাড়ি আছে والله يا دوار رقم قصه هدي واقع قصه هدي مكه شريف قصه هدي عماره اربع خمسه ادوار سوده لا تقريبا عماره هي دار قف وقت ফানি গাড়ি আছে তোলে জেদ দেনে কি ফানি হয় সরকারি ফানি দেরি ও আঙ্গারি ফানি দেরি ও ইতাই ফানি বরে বরিয়ারে ভাই এন্ড তো টিয়াল হি তো ফানি গাড়ি वाला রাস্তার মানুষ তো জেদ লো গতুয়ে হেদ লো তে বাহরি বা গাস্তাম বঙ্গরি দি তোলে ফানির গিয়া হিসাব হজুন আসে এটি এন আসে দিয়া বাহরে যেদিন টিয়া দিব সেদিন গাস্তাম খুলে দিব হে ফুয়াইন দে বাপ মরি গিয়ে বেরার মেলা করি আর মানুষের মতো হানে রাহ বাপ গিয়ে দিয়া বাপ হারে ডাকি দাম ওয়াল্লাহি আজাব বাপ জিন্দিগি গিয়ে যে খানি হানি আরে اخواني يوسف عليه السلام اربع ينده اتطور هم قرد ده خونه يوسف لي در الله دشمنی هو يده نه و انما بافر آدر فای بالله دشمنی هسته دی يوسف لي در الله خونه خوزیانو مرماری نه گلا گلی نه کسو نه کسو نه در ربو داری بس کی آر بافه ایداره آر تو نره بیش کی الله آدر گره هم ها آر بافه تو آر آدر گره هوری بو آر بافر آدر گره دهت الله اخواني هذا درس فتی ایک زن اللہ با خود به بشی براشیس ما خود به بشی براشیس دنیا یان زفری بو آی فری بو خودشیس فوری بری بو لیکن آی ما با فری بشی بلا نفری میری دی فلا نفریم حتی قیامت در مویدان مدد دا قیامت در مویدان مانی اللہ یحود ایک زگات یوم یفر المرء من اخیه وامه وابیه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه مانوش داي بوي دي قيامة در مجانوت باين دوتو داي بوي ماتو داي بوي বাহত্ব দাই বই, বহত্ব দাই বই, ফুজিয়ান দেতু দাই বই, তোমার না ইথিবা বিল মাকুস এটা লাই বদ্দাফওয়ান বিশাদ যে খেলা হই যায় যে বিল মাকুস ফাস মানুষ ইগো ইনসান তো হাম হা লাগে আদর মাজি ফাস জনের ফোন হনে গেরা আদর না করে উল্টা গরিয়া রাইও ইয়ুম ইয়াফিরুল মারউ মিন আখি বাই ফাস লম্ব যা আদর মাজি তলে ওয়া উম্মিহি ওয়া আবি বাহদা মা সাল্লাম মরদ তিলম্বর ওয়া সাহিবাতিহি ওয়া বানি বদ্দাফওয়ান এক নম্বর দ দুলম্বর ولذلك هذا مرة قمنا سؤال فولك سؤال قد جلام دي عكس قري وصاحبته وبني بعض دفوان تولف عصوه ما نوشينه تو دايبوي زينيكي بشي عطر قري دهند لما نوشوالاين هيدان الفوان عاد دنيا ما هوني قر عطر قري نفجم افعصوه دون الفوان عطيو لاغير آره عطره قرر تولف عصوه دون بشي مهمين هينه تو عاد ايقوي زيد دنيكي قيامت رميدان ما قربان الحطا عشي يود المرء لو يفتدي يومئذ هدي ببنيه عارف وين قرباني لفلا عارف بو قرباني لفلا عارف خاندان قرباني لفلا عارف زبين ارمان زيدون اصلا كن قرباني لفلا عارف اصلا لكن الو امه و ابينه كي الله ما بف الله عايد يوم ده قرباني الله عارف ما بف قرباني دي بودنه هذا الله يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين إشكال إلي خلي غنر هم غريب عرفو عدي مادي توبار نيوت غريب هلار عند الله هدو منشي غريب شنابو حابل سنة بوريان غريب السنة فيلم منشي سار تيو سعف على توبة غريب در إن الله غفور رحيم وهل نسي أن الله شديد العقاب أيضا الله غفور رحيم زين هند الله شديد العقاب ديان فورا غلا يسنكي إخواني إترى يهود وتكونوا من بعده قوما صالحين إبره أكماني أكماني دي آرا غريد ده هميانة آرا توبة غريب هليم আর একমানি দে ইউসুফ ওর যদি আরা বাহির করি ফেলে এই দৌড়ি তো আর বাপ তো হানিব চলিয়া কি করি বাফে নহানে ফান বাফ তো লাগে দে শিসল দেখুন আর আদায় করছুম আর একমানি হামদুলিল্লাহ আর হামদুলিল্লাহ মানুষ বনিয়ম জেদুন নাকি বালাই নফাওয়ালা শিসল আছে বেগুন গড়ি ফারি দেখেন দিলে মানুষ বুঝল এ দু শিস নিজের বড় হবল হার তো হামিয়ান গরিব আল্লাহ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ قَالَ قَائِلٌ مِّنْهُمْ تَرَبُّطُوا একজনে একতা গান হয়ে যাত দে তলে ওবাইন বাজ মিফিন মাদের হদুন বালা মানুষ নুয়াই হদুন ঠান্ডা মানুষ নুয়াই হদুন হেদায়িতিওয়ালা মানুষ নুয়াই আর ফারা মাদ মিঠি নইয়ে হন হামাল্লাহ তলে আয় গব মানুষ হয়ে ফারার বাসা মানুষ হুয়া আ হই দিয়া আখিনের হুয়াদি মিঠিন বইয় টাইম পাস করন কালাম ফা দিবে গের গের গের গের গের গি তলে আয় গব মানুষ নুয়াই দৌলি উবা বালা মানুষ নুয়াই দৌলি দাহা দৈন্য মানু আহি দৌলে ইতর গর গর গর দেন তারা হালি গায়ে বইনে বাজ মিঠি ন মজে হাজির ওফরে বাজ লাগা মজে শরিক ওফরে এ মানুষ ইবা শরিক ওয়ারে একতা গান হই হই শরিক নয় জকা ফয়সালা কি লইজো হাড়িবার ন লইজো হেদাল্লাহ বাজ জাগাত হরা হলিও শরিক ওফরে কি আল্লাহ দিয়ার বালাই গান হই ফেরি বেল্লা قَالَ قَائِلٌ مِّنْهُمْ تَرَبُّطُ الدُّوَيْكْزَنَ خَدِّ لَا تَقْتُلُوا يُوسُفْ يُوسُفْ وَرَنَوْ حَتَّهُ وَأَلْقُوهُ فِي غَيَابَةِ الْجُبَّ وَأَلْقُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ يَلْتَقِطَهُ بَعْضُ السَّيَّارَةِ إن كنتم فاعلين يوسف هو الفعل هذا هذا الجب هذا يعني الفعل هذا جب مانكي أكن دور مختصر ماني هوي এডা কত জিবা নাকি কুল আছে, এডা কত কুল জিবা আছে, এবার কি এবার কি খেলা কুল দে হানা দে তেলানো চলে কুয়া হ দিবা কুয়াত ফালা দিয়ে হদ ইউসুফ আলাইহ ইসলাম রিবা বেশি মানি সুন্দর্য মানি নাম মানি আম মানি মানি ও ইউসুফের কুয়াত ফালা দিদেন সই দেখে দিবা কুয়া হন দিলা কুয়া এবার কি কুয়া طيب اولا يوسف عليه السلام رے زين نگی اندے منشے کوا کو لاسو گول کوا امی کمور بالڈی گفلا دیے تھانے ہندل لاری تلے نا ہندل نو و تو امی کے سالف ہنی دے ہزا کوئی با نو یوسف رے فالا ایدی با جب جب معنی میری زبین بائیں ربوتر گلن گئی کلو جن گئی بعد خانو جن گئی হেন্দু ইকা ইকা হত ইকা যাইয়ারে নিচে ফানি আয়োজন করে এইভাবে চুপ মেডির খুলিবা কু কান্নু কাহাব দাখিলি কান্না হুমা গারা খানা আব্দুল্লাহ খানা হেন্দু গলিলে নিচের মুর্দা হান যা চলে হেড়ে হত ইকা হয়ে যাগ মিলে মুরত যা দিয়ে ফুয়ান ন ইকা যাগ ইকা যাগ ইকা যাগ হত ইকা যাগ হেন দিল্লা মুরত যালে তলাম মজের ফানি ফাজা গালিবান রে বিশু তাকে হাফ তাকে বোর্ড দিল শিশল তাকে চলে খুয়ানি ইবাই দে জুব আল জুব মানি আল জুবলে রেখে কিসা মন তুটি হদম মানুষ তারা বিভরা দিয়ে হড়ে বা হাম মজিদ হিতার একজন ইস্তেকবাল করতে আসি তো ইস্তেকবাল করতে আসি যে ভাই হদেন দেখন নেন আলবাহা আছে দিয়ে অম্মদে আই আসি আলবাহা ইদারা মক্কার বন্ধে আলবাহা নসিনে বা হাসিনে দি তো ইদারা ন ইদারা হদ দে মানুষ আরে হদে বা হালে গাছ দে লো হাই আনত আই আসি ও বেসর নাতি ওই বা হাত ওয়াদ দিন দু তিন ঘন্টা গিয়ে গরমত হিয়ান গাড়ি রাস্তা দিলাতি এই তারা একসার নেন উভয় ইতারার ফিট দিয়ে একসার জাগা গাছ গুছালা ইদারা জিয়ান দেখা দিয়ে উভয় ইন হ দেখির তারা দুজন আওয়াজ আওয়াজ তো ফিরি সার দিবে পিছত তো ও ভাই ও দিয়া তুই তো বা হারি হত হতো আলিফ লাম ইবাই মারুফি আলামত দি ফলানা মলই ফলানা হলম ইবা আর আল জওয়াল ইবা আর ইবা জওয়াল ও জওয়ালি আর মারুফ তলে জুব মানি এন্ডে কুল আল জুব মানি ও সিনি দি গো কুল আসবে বেশি মুরওয়ালা কুল গো আসবে ইবা দিবি সিনি দি বাত ন সিনি দি বাত ন কি আল্লাহ ইবা সাজা আব্দুল্লাহ বেশি বড় সাজা কিন্তু নেরিবার হনো আশা নাই হনো উম্মতে নেই হেন্তু নেলি না ভারি থো সময় ঘুরি মারা হেডে وَأَلْقُوهُ فِي غَيَابَةِ الْجُبَّ يَلْتَقِطُهُ بَعْضُ السَّيَّارَةِ হেন্তু হন মানুষে নেলাই ফারিব إِن كُنتُمْ فَاعِلِينَ গরন নেওয়ালে তোমারা ইয়ান করো হেডে মেলা মারো হেন্তু হনিকে নেলাই দেওয়ালে ফিসর হতা ফিস তাহলে ইতারা তো হতায়ান খাইটে ইতারা হতায়ান খেঙ্গুরি বাহরে বিরাই বদি উসলুবুল বিরা উসলুবুল বিরা আজিব খেঙ্গুরি বিরাই দে বাহরে এন আদর গরে তো গুয়া ফুয়ারে খেঙ্গুরি বাহরে খল দিয়ারে খেঙ্গুরি ফুয়াইবে নেলাই ফেলালু দি খল হদিন বেশি বড়শিস খল গো দি জানা ভরা হালি হেদাল্লা আগর গরম মজের একজন তো উগ্র গুরফা ইতিবাদ তাকে আর উগ্র গুরফা মজের ফুয়ারে ব দিয়ে ফুয়া ডর করে হল দিম হল মানে মেশিন হরসিলা দে হল মেশিন তো হল ভাই বোধ একখান গসা এর আলোকে গিয়ে বাফে হল ন দে ইতারা হল হন দিলা দিয়ে হজার নি আকো বালে ইসলাম রে আয়ের হাফতার কেন সুলুবল বেড়া দিন মিষ্টি দিন হাজিব হল বাহরা হদ দেও বাজি বিশ্বাস না রাখো তোমার তো যদি আর বিশ্বাস নাই যে আর ফন্দর ওরে আর বাপে কেন তোমার বিশ্বাস করছুম কেন হ তোমার ফয় তোমার হলে তুমি আর বিশ্বাস না করা তুমি কি হইবা ও ফুত তোর বিশ্বাস নাই যে কি হস তোরে দেখে লাগি মাই তোর কেন বিশ্বাস নাই ওই নে অবাজে আর বিশ্বাস কর দে ওই বিশ্বাস যাই তাহলে বিশ্বাস যাইলে ইউসুফ ওরে আর মাঝে নেলছে না তো মা লাকালা তামান্না আলা ইউসুফ ও টিয়া বুঝে মাই বিশ্বাস দিন দুই ইউসুফ ওরে মাই বিশ্বাস ন তো প্রতিদিন আর হালি গাতে ভর হি বা আর পাই ন বিশ্বাস না কর আর তারা মারি ফেলাইম দে খাই ফেলাইম দে জগড়া দিয়ে ফেলাইম দে হল দিয়ে নে তাহলে হদ দেব ভুতাইন তোমার আর ওরে বিশ্বাস নগরি তোমার আর মগজ মানে দিয়ে হনে আর তোমার আর জেন দিলে বিশ্বাস করি আর ফরানোর জেন দিলে বিশ্বাস নগরি থলে নিলে বিশ্বাস করে দিলে আর সিল হুমা আনা কাজ খাইলে নেল আছে সাইদি খাইলে নেল আছে ফর উদ্যান তো শুদ্ধান খাইল্লা এ হলত ফালাই দিয়ে দিবে আকুব আলী ইসলাম ওহা কাজাল ইহুদ দা ইমান হলওয়ালা ইদে আমগর দিয়ান বাতিল দিয়ান তুমি কই ধরো লিগিনি দিয়ান হল হল দিয়ার আসছে যে তুমি তার ইয়ান দাহা দিবল্লা তোমার তো আর হন কুদরত নেই হিদে সুর দে ডাহাই দে ইদে বাতিল দিয়ান বেগুন জানো লেকিন হল দিয়া মানুষ ولذلك اسلوب البراء العجيب الله يتوفيق دل ان شاء الله ايد دشني بري مسجد عائشه رضي الله عنه انو عنه اسني عائشه رضي الله عنها طبعا عنه اليد لمكا سيور كلا سيود يعني رضي الله عنه عن المسجد يعني مسجد عائشه رضي الله عنه اذن الاشاره الى المسجد فإذا كانت الإشارة إلى المسجد شاس وهذا بيت الله إذا ما يرضى الله عن هذه البيوت عن هذه الأماكن تقولين هذه كصفة إخبار أما عائشة رضي الله عنها هذه دعاء وإخبار تقولين رضي الله عنها هو الأجود وهو الأصوب الله يتوفيق دل إن شاء الله يعني خوري خوني باري خد دروت لكن آيات تو عيد شكو شوني بار لتي تيا غرافلات منشيل لأنه عرضت اختبارات شروع عيد حفتة لديرة جامعة مزيد إن شاء الله نستمر عيد حفتة مزيد شوني بار الشم مدارس عرضت تقريبا متقدمين أسبوع أسبوع مدارس ما اختبارات حطوه هوني باري احنا عندنا الأسبوع القادم خلاص أسبوع الاختبارات مدارس ما يمكن عرض دي حفتة عصب الله عموما احنا ان شاء الله نستمر الاسبوع القادم شكرا وبيان اونرال بشاب الشكر يا جزاكم الله خيرا بوت لما دروسيا جدر غندوي اونرا بويتك حاضر تك الحمد لله شكرا جزيلا لكم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وصلى الله وسلم وبارك على سيدنا وحبيبنا محمد واله وصحبه اجمعين